السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাতে মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমাদানুল করিম অতি নিকটে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে রোজা রাখতেন, বেশি ইবাদত করতেন, যে বিষয়টা আমরা গত জুমাতে আলোচনা করেছি। অবশ্য উম্মতের জন্য শাবান মাসের অর্ধেক চলে যাওয়ার পরে রোজা রাখা নিষেধ করা আছে। অনেক ক্ষেত্রে নফল রোজা রাখতে গিয়ে রমজান মাসের ফরজ রোজা ছুটে যেতে পারে, দুর্বল হয়ে পড়ল, অসুস্থ হয়ে পড়ল, এজন্য রমজান মাসের আগে শাবান মাসের অর্ধেকের পরে সাধারণ মানুষের জন্য রোজা রাখার নিষেধ আছে। আর যাদের এরকম কোনো আশঙ্কা নেই তারা রাখতে পারে, তাদের জন্য নিষেধ না। রমজানুল করিমের একদিকে আগমনী বার্তা, আর একদিকে আমাদের আলোচনা হচ্ছিল দাজ্জালের পূর্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেগুলো নিয়ে। এজন্য আমরা প্রথমে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টা আমাদের রমজানের প্রস্তুতিও, আর একদিকে দাজ্জাল থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুতিও। এজন্য কোরআনুল করিমের সূরায়ে তওবার 110 এবং 11 নম্বর আয়াতকে নির্বাচন করা হয়েছে। এই আয়াত দুটো নির্বাচনের আরো একটা কারণ আছে। গত সপ্তাহে মারকাজের মাসিক ইজতেমা আমি আলোচনা করেছিলাম, অনেকেরই আবেদন ছিল যে জুমার খুতবায় এটা আলোচনা হোক, সব মিলিয়ে আমাদের আজকের আলোচনা কোরআনুল করিমের সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এটা বিশাল এক সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, ক্রেতাকে আল্লাহ। কাদের থেকে কিনলেন? বিক্রেতা কারা? মুমিনরা। কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বেচা কিনা করার জন্য চারটা জিনিসের দরকার, ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য। কয়টা হলো? আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? কাদের থেকে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। দুইটা জিনিস পাওয়া গেল, ক্রেতা বিক্রেতা পাওয়া গেল। এবারে কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। যে পণ্যটা বিক্রি করা হয় এই পণ্যটার চাহিদা ক্রেতার বেশি না বিক্রেতার বেশি? ক্রেতার বেশি, কারণ বিক্রেতার প্রয়োজন নাই বলেই তো বিক্রি করছে, অথবা তার অন্য জিনিসের প্রয়োজন বেশি বিধায় সে এটা বিক্রি করছে, আর যিনি কিনছেন তার এটা প্রয়োজন বেশি। আল্লাহ তাআলার কেনার কোনো প্রয়োজন নাই, কারণ সবকিছুর মালিক কে? আমাদের জানের মালিক এমনি কে? মালের মালিক কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিনিময়টা কি? জান্নাত। এবারে ক্রয় বিক্রয় পণ্য মূল্য সব পাওয়া গেল, মূল্যটা কি হবে? জান্নাত, অনেক দামি মূল্য। আমাদের জানমাল আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এর চেয়ে মুমিনদের আর কোন সৌভাগ্য হতে পারে না। এ পর্যন্ত আলোচনা প্রায় লোকই করে করে তারপরে কোরআনের আয়াতটাকে যে যার মতো সে ঘুরিয়ে দেয়। সবাই দাবি করে আমরা আল্লাহর কাছে জানমাল বিক্রয় করে দিয়েছি, কিন্তু এরপরে আয়াত এখানে শেষ না, আয়াত পূর্ণ আয়াতকে পড়তে হবে। এটাই আমাদের সমস্যা। আমাদের দেশে যারা ভান্ডারি বা ভণ্ড ফকির আছে, যারা বলে নামাজ রোজা লাগে না, তারা করে কি? কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইল দোজখের নাম বা ধ্বংস। এটা কাদের জন্য? মুসল্লিদের জন্য, যারা নামাজ পড়ে। তাহলে কোরআনে আছে আরাইতাল্লাযী সূরা মুখস্থ আছে সবাইরই, দেখাই দিল ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইল দোজখ হচ্ছে মুসল্লিদের জন্য যারা নামাজি। এখন ওদের শ্রোতা যারা, তারা বলে ঠিকই তো, কোরআনে তো আছে, তো মুখস্থ আমাদেরও আছে, কাজের মুসল সালাত আর আদায় করা যাবে না। কিন্তু এর পরে আয়াতটা যে কি এটার বলে নাই, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এটার পরে নাই। এরকম ভাবে কোরআনে আরেকটা আয়াত আছে, লা তাকরাবুস সালাত, লা তাকরাবু, তোমরা ধারে কাছেও যেও না, আস সালাত, সালাতের, নামাজের ধারে কাছেও যেও না। তো কোরআনই আছে, নামাজের ধারে কাছেও যেও না। এরপরে যেটা আছে এটার পরে না, ওয়ান তুম সুকারা, নেশা অবস্থায়, মাতাল অবস্থায়, এটার পরে না। ঠিক এরকম ভাবে আরেক দল মানুষেরা এই আয়াতটাকে পরিবর্তন করে, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এ পর্যন্ত পড়ে ঘুরাইয়া দেয় নিজেদের মতের দিকে। কিন্তু আয়াত শেষ হয় নাই, বরং আয়াতের বড় অংশ সামনে। এরপরে কি করতে হবে? আপনি বিক্রি করে দিলেন, মাল হস্তান্তর করতে হবে না, সেটার সামনে আলোচনা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে। এখানে জেহাদ বলা হয় না, জেহাদ বললে ঘুরে দেয়, নফসের জেহাদ, কলমের জেহাদ, কথার জেহাদ। আল্লাহ তাআলা সেজন্য জিহাদ শব্দ বলেন নাই, কি বলেছেন? সরাসরি যুদ্ধ করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে। ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে। ফায়াক্তুলুনা মানে কি? কতল করে। ওয়া ইউক্তালুন মানে তারা নিহত হয়। সব সময় যে তারা বিজয় লাভ করবে তাও না, তারা মারে আর মরে আল্লাহর রাস্তায়, তারা যুদ্ধ করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বাজারটা কোথায়? বেচা কেনার বাজার লাগবে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় বলতে যুদ্ধের ময়দানকে বোঝানো হয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে। এবারে আপনি যদি জমি কিনতে চান, তো যারা জমি বেচা কেনার পণ্ডিত যারা, আমাদের সঙ্গে এক ভাই আছে জাহাঙ্গীর ভাই ভোলার, উনি প্রায় বলেন জমি কিনতে গেলে তিনটা জিনিস দেখতে হবে, মালিকটা কেমন, এরপরে জমির দলিল ঠিক আছে কিনা, আর তিন নম্বরে দখল আছে কিনা। আল্লাহু আকবার! আল্লাহ তারা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান, এটা আল্লাহর ওয়াদা, মালিক ঠিক আছে। এবারে দলিল ঠিক আছে কিনা, দলিলের জন্য কি কি পর্চা আছে না, এসএ, আর এসএ, আর কি সিএসএ, না কি কি, এরকম তিনটে আছে না, বাংলাদেশ আমলের কাগজ ঠিক আছে কিনা, পাকিস্তান আমল ঠিক আছে কিনা, ব্রিটিশ আমল ঠিক আছে কিনা। কোরআন দেখেন কি বলছে, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতে, ব্রিটিশ আমল, ব্রিটিশ আমল, ওয়াল ইঞ্জিল, তাওরাত মুসা আলাইহিস সালামের কিতাব অনেক আগের, ইঞ্জিল আমাদের নবীর আগের কিতাব ঈসা আলাইহিস সালামের। আল্লাহ তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইঞ্জিলি ওয়াল কুরআন, এই ওয়াদা রয়েছে তাওরাতে, এই ওয়াদা ইঞ্জিলে, এই ওয়াদা কোরআনে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তিন দলিল পাওয়া গেছে, কোরআনেও আছে, ইঞ্জিলেও আছে, তাওরাতেও আছে। আল্লাহ তাআলা এই মুমিনদের থেকে জান মাল ক্রয় করেছেন, দলিল সব ঠিক আছে। এরপরে মালিক ঠিক মতো পূরণ করবে কিনা, আল্লাহ বলছেন আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী কে আছে? অনেক সময় বেচা কিনা করে চিন্তা করে ঠকলাম কিনা, বা দাম ঠিক মতো দেয় কিনা, ওই যে বিক্রি করলো মালিক ঠিক আছে কিনা, সেটা আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন। এরপর আল্লাহ বলছেন ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, বেচা কিনা করেছো, এই বেচা কিনায় তোমরা খুশি হও, আনন্দিত হও, ঠকো নাই। তোমাদের জানমাল আল্লাহ ক্রয় করেছেন, ক্রেতা হচ্ছেন কে? বিনিময় কি দেবেন? এই জান্নাত যে তিনি দিবেন, এতে তোমরা ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ, এই বেচা কিনায় তোমরা খুশি হও, আনন্দিত হও। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা, বড় কামিয়াবি। দুনিয়ায় তুমি কয়টা বাড়ি করলা, কয়টা গাড়ি করলা, এটা বড় সফলতা না। বড় সফলতা কি? আল্লাহ তোমার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, এটা বড় সফলতা, আল্লাহকে দিতে পারাটা। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাতের বেলায় কান্নাকাটি করতেন, আল্লাহ বরফ তো গলে যাচ্ছে, আমার চুল সাদা হয়ে যাচ্ছে, দাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমি তো এখনো তোমার কাছে বিক্রি হতে পারি নাই, আমি তো যুদ্ধে শহীদ হতে পারি নাই, আল্লাহ তুমি কি আমাকে কিনবা না, আমি কি তোমার ক্রয় যোগ্য মাল নই, আমাকে কিনে নিবা না? আল্লাহর নবীর কাছে নিজেদের আদরের ছেলেদেরকে নিয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলে যুবক, আল্লাহ কি একে কিনবে না? আপনি একে যুদ্ধে নিয়ে যান, আল্লাহর দিনের জন্য যুদ্ধ করবে তাকে আপনি নিয়ে যান। আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিলাম জান্নাতের বিনিময়ে। এবারে 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিক্রি করলেই হবে না। মালটা কেমন হতে হবে? আপনি মাল বিক্রি করলে, পচা মাল বিক্রি করলে কিনবে নাকি ক্রেতা? তো আল্লাহ তাআলা যে আপনার জান মাল ক্রয় করবেন সে জান মাল কেমন হতে হবে, মূলত এই আলোচনার জন্য আমি আগের আলোচনা আয়াতটাকে টেনে আনলাম। এখান থেকে মূল আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা কোয়ালিটি বলেছেন, মালের কোয়ালিটি এই হবে। আত্তাইবুনা, এক নাম্বার গুণ হলো আত্তাইবুন। এক নাম্বার গুণ কি? আত্তাইবুন, তওবাকারী। দুই নাম্বার গুণ হলো আল-আবিদুন, ইবাদতকারী। তিন নাম্বার গুণ হলো আল-হামিদুন, আল্লাহর হামদকারী, প্রশংসাকারী। আস-সাইহুন, চার নাম্বার কোয়ালিটি হচ্ছে আস-সাইহুন, সিয়াহাকারী। সিয়াহার এক তরজমা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় সব সময় যারা রত থাকে, আল্লাহর রাস্তায় যারা সাঁতার কাটে, শাব্দিক অর্থ সাঁতার কাটা। এটার ব্যাখ্যা আমি আর একটু পরে আসছি। আস-সাইহুন, আল্লাহর রাস্তায় যারা ভ্রমণকারী, যারা আল্লাহর রাস্তায় সাঁতার কাটে। আর-রাকিউন, যারা রুকুকারী। আস-সাজিদুন, যারা সেজদায় অবনত। আল-আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে যারা মানুষকে বারণ করে, অন্যদেরকে নিষেধ করে। ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর সীমানা রক্ষা করে, আল্লাহর বিধানের, আল্লাহর আইনের সীমানা যারা লঙ্ঘন করে না। এই কোয়ালিটি যাদের আছে, আল্লাহ তাআলা এই রকম মুমিনদের জানমাল ক্রয় করেন। এজন্য আবার শেষে গিয়ে বলছেন বাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। কয়টা কোয়ালিটি হলো আবার গুনেন, আত-তাইবুন, আল-আবিদুন, আল-হামিদুন, আস-সাইহুন, আর-রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুনা বিল মারুফ, আন-নাহুনা আনিল মুনকার, ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ। কয়টা হলো? নয়টা বৈশিষ্ট্য, মালের নয়টা গুণ থাকতে হবে। এই গুণগুলো যাদের আছে আল্লাহ তাআলা তাদের থেকে কিনে নেবেন। রমজান মাস আমাদের সামনে, এই রমজান মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ হয়েছিল। বোঝা গেল রমজানের মধ্যে এই গুণগুলো অর্জন করার সুযোগটা বেশি আসে। আত-তাইবুন, এক নাম্বার গুণ হলো বেশি বেশি তওবা করে। একবার তওবা করলো যথেষ্ট না, আত-তাইবুন, বারবার তারা আল্লাহর কাছে ফিরে আসে। জীবনে বহু গুনাহ করেছে, আবার আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যত অন্যায় করো, গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা খবরদার আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ক্ষমা করা মালিক কে? আল্লাহ। তওবা করব কার কাছে? আল্লাহ। এই জন্য কোনো ভায়া মাধ্যম দরকার আছে? না, কোনো ভায়া মাধ্যম দরকার নাই। শিক্ষক ভিন্ন জিনিস, ওরা খুব সহজে মানুষকে ধোকা দেয়। আল্লাহ তো কোরআনও পাঠাইলেন নবীর মাধ্যমে, তো শিক্ষক মাধ্যম আছে। শিক্ষক এক জিনিস, এখন আমি আমার কোরআনের দর্স দিচ্ছি, আলোচনা করছি, এখন আমি শিক্ষক, আপনি মানেন আর না মানেন, মান না মান মাই তারা মেহমান, এখন আমি শিক্ষক, আমার শ্রোতা যারা তারা ছাত্র। এর মানে এই না যে এরপরে যখন নামাজে দাঁড়াইব তখন সবাই বলবে আমি আমার কলম হুজুর দিকে মুতাওয়াজ্জু করলাম, হুজুরের মাধ্যম। এটা আছে নাকি? ইবাদত করবো কার জন্য? এই সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। কোন সাহাবী আল্লাহর নবীর মোরাকাবা করে নবীকে কলমে বসান নাই, নবীর ছবি আঁকেন নাই। কোন সাহাবী দোয়া করার সময় নবীকে মাধ্যম বানান নাই, দোয়া করেছেন কার কাছে? এই ধোকাবাজ গুলো এই জিনিসটা বুঝে নাই। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, যত অন্যায় করো, গুনাহ করো, আমি আল্লাহর কাছে বারবার তওবা করো। কিন্তু তওবা করার সময় তুমি পুরা খালেস নিয়ে তওবা করছো, আবার অন্যায় হয়ে গেছে, আবার তওবা করো। আত-তাইবুন, এক নাম্বার গুণ হচ্ছে আত-তাইবুন, তওবাকারী, তারা বারবার তওবা করে। তওবা রাখতে পারে নাই, অন্যায় হয়ে গেছে, আবার তারা তওবা করে, বারবার গুনাহ করে, বারবার তওবা করে। এইরকম যদি একটা গুনাহ 70 বারও করে দৈনিক, এরপরে সে তওবা করার সময় সত্যিকার অর্থে খালেস নিয়ে তওবা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাইব মিনাজ যামবে কামাল্লা যামবালাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে সঠিকভাবে তওবা করে, সে তওবা করার পরে গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন সে গুনাহটা করেই নাই। আত্তাইবুন এক নম্বর হলো আল্লাহর কাছে বারবার ফিরে আসে। তওবা মানে কি তাও তো জানে না, তওবা মানেই হচ্ছে ফিরে আসা। হারানো বাচ্চা যেরকম ভাবে ফিরে আসে, বাবার কাছে আসতে ভয় পায়, দূরে দাঁড়িয়ে আছে বাবা মার দেয় কিনা, বাবা তখন বলে না না আসো, আমি তোমার আব্বু, আমি না তোমাকে কত কিছু খাওয়াই, চকলেট খাওয়াই, কলা খাওয়াই, আসো কোলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ভাবে আদর করে ডাকছেন, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব। কে বলছেন? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে, আমার ইবাদত থেকে দূরে থাকে, যারা আমার গোলামির থেকে যারা সরে থাকে, ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে অচিরেই জাহান্নামে অপমান করে, লাঞ্ছিত করে, বেইজ্জত করে তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এই জন্য গুনাহ করলো আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। এটা বনি আদমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, সব বনি আদমরাই গুনাহ করে, আখাইরুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, কিন্তু সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে ওই গুনাহগার যে তওবা করে। ভালো গুনাহগার কে? ভালো গুনাহগার কে? গুনাহ হয়ে গেছে আবার কি করে? তওবা করে। এরকম একবার করলেন, রাখতে পারেন নাই, ভুল করে আবার অন্যায় করে ফেলছেন, আবার কি করবেন? নাকি নৈরাস হবেন? আল্লাহ মাফ করতে চায় না, এরকম বলা যাবে? পীরদের বইতে তো লেখা আছে যে বারবার গুনাহ করার কারণে, অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না, তখন পীরের কাছে বলতে হবে, পীর অনুনয় বিনয় করে আল্লাহকে বললে তারপরে মাফ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন পরিষ্কার বলছে বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে অত্যাচার করেছে, গুনাহ করেছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, আপনি আমার সেই সমস্ত বান্দাদেরকে বলুন, কি বলুন? যে তোমাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। এটা আল্লাহ বলছেন, আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। নৈরাশ হওয়া শয়তানের কাজ, নৈরাশ হওয়া কার কাজ? নৈরাশ হওয়া আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া হারাম। নৈরাশ হওয়া কি? আল্লাহর কাছে আশা রাখতে হবে, ভয়ও রাখতে হবে। আল ঈমানু বাইনাল খৌফি ওয়ার রাজা, আশা এবং ভয় এই দুইয়ের মাঝখানে ঈমান, নৈরাশ হওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে কোয়ালিটি গুলো আল্লাহ তাআলা যাদের জান মাল ক্রয় করেছেন তাদের কোয়ালিটি কয়টা উল্লেখ করেছে এখানে? এক নাম্বার কি? আত-তাইবুন, তারা আল্লাহর কাছে বারবার তওবাকারী হবে, ফিরে আসবে। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে এক বিঘাত ফিরে আসে আমি তার কাছে এক হাত এগিয়ে যাই, বান্দা যখন এক হাত এগিয়ে আসে আমি তার কাছে এক বা একেবারে পুরো এক গোড়ালি হাত পর্যন্ত আগাই আসে, বান্দা যখন আমার দিকে হাঁটতে হাঁটতে আসে আমি বান্দার কাছে দৌড়াইয়া যাই। এটা এরকম, আমি একটা উদাহরণ মনে পড়ে, বাচ্চাকে দূরে, বাচ্চা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, দাঁড়াতে পারে কোন রকম, এই বাচ্চাটাকে আব্বা করে কি, দূরে দাঁড় করে ডাকে আসো আব্বুর কাছে আসো, বাবা জানে যে হাঁটতে জানে না, দেখে নাকি একটু উঠে কিনা, এবারে বাচ্চা উঠে আসতে চায়, উঠে দাঁড়ায়, পড়ে যায়, আব্বু করে কি, দৌড় দিয়ে তার কাছে যায়, গিয়ে তাকে কোলে নেয়, চুমো খায়, আদর করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন আমার দিকে ফিরে আসে, পালিয়ে গেছিল, হারিয়ে গেছিল, এখন আবার তওবা করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৌড়িয়ে যাই, গিয়ে যাই তার দিকে। আত-তাইবুন, ও মুসলমান রমজান মাস সামনে, এক নাম্বার কাজ হল শাহরুত তওবা, রমজান মাস তওবার মাস, ভালো করে তওবা করো। দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে আলাবিদুন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের জান এবং মাল ক্রয় করেছেন, খালি মাল বিক্রি করলেই চলবে না, তাদের দুই নাম্বার গুণ হচ্ছে আলাবিদুন, বেশি বেশি এবাদত করে। তারা বলে না আধ্যাত্মিকও তার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, এ সমস্ত বলে না, তারা এবাদত করে আলাবিদুন, তারা এবাদত করে রাতে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আলাবিদুন। তারাহুম রুকান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রাতের বেলায় কান্নাকাটি করে, কার এবাদত করে? এবাদত করবো কার? আলাবিদুন। তারা সব সময় আল্লাহর ইবাদত করে, মসজিদেও আল্লাহর ইবাদত করে, বাইরেও আল্লাহর ইবাদত করে, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করবে কার? না মসজিদে আল্লাহর বাইরে আরেকজনের, নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই গোলাম, আমরা তোমার গোলাম, তোমার কাছেই গোলামি করি, তোমারই গোলামি করি, করতে থাকবো, তোমার কাছেই সাহায্য চাই, আমরা কার গোলাম? আলাবিদুন। তারা সব সময় গোলামি করে কার? নাকি মানুষের গোলামি করে? মানুষের আইনের গোলামি করা মানে মানুষের গোলামি করা। মানুষ এখন আল্লাহকে আল্লাহর আসন থেকে সরিয়ে দিয়ে নিষেধ, নিজের আল্লাহ হয়ে যায়, আল্লাহ সার্বময় ক্ষমতার মালিক। এখন কেউ যদি বলে জনগণের ভোটের মাধ্যমে সংসদে যারা বসেছে তারা সর্বময় ক্ষমতার মালিক, দেশের সব ক্ষমতার মালিক, তারা কার জায়গায় বসলো? আল্লাহর জায়গায় বসলো। এরপরে আল্লাহর আইনকে বাতিল করে তারা নিজের আইন তৈরি করে, এরা কার জায়গায় বসলো? রবের জায়গায় বসলো, রবের আসনে বসেছে। আল্লাহ তারা বলছেন আলাবিদুন, যারা নিজেরা আল্লাহ এবং রবের আসন দখল না করে বরং তারা নিজেরা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে পরিচয় দেয়, কার গোলাম? আমরা সবাই কার গোলাম? মন্ত্রীরা কার গোলাম? পীর কার গোলাম? মুরিদ কার গোলাম? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, জেনে রাখো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের মাজারে গিয়ে প্রার্থনা করো, যাদের সামনে সিজদা করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, ইবাদুন আমসালুকুম, ওরাও তোমাদের মতই মানুষ, ইবাদুন আমসালুকুম, তোমাদের মতো গোলাম, তুমি যে আল্লাহর গোলাম, তোমার পীর সাহেব সে আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহর গোলাম, ল্যাংটা বাবাও সে আল্লাহর গোলাম, তুমি আল্লাহর যে আল্লাহর গোলাম, মাজারওয়ালাও সে আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহর গোলাম, তোমার ইমাম সাহেব তার গোলাম, সব কার গোলাম? ইবাদুন আমসালুকুম, তোমাদের মতো সব আল্লাহর গোলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরাকায়াত ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা জেনে রাখো আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, সব রাজা ফকির, প্রজা ফকির, সবগুলো ফকির কার দরবারের? আল্লাহু হুয়াল গনিউল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। আবিদুন, সুতরাং এবাদত করব কার? গোলামি করব কার? জীবনের সব ক্ষেত্রে না খালি মসজিদে। দুই নাম্বার কোয়ালিটি এটা। তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে আলহামিদুন, আলহামিদুন, তারা সব সময় আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে, দুনিয়ার যত বড় নেয়ামত প্রাপ্ত হয় তারা আল্লাহর হামদ করে, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, কি সুন্দর একটা দাঁত, কতগুলো দাঁত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন দেখার জন্য চোখ, মজা খাওয়ার জন্য জিহ্বা, চাবানোর জন্য দাঁত, আল্লাহ তারা কত সুন্দর সুন্দর নেয়ামত দান করে, এগুলোর প্রশংসা করে, আল্লাহর নেয়ামতের প্রশংসা করে, এরকম ভাবে তারা যে কোনো জিনিস করলে আল্লাহর কি করে? হামদ করে, আল্লাহর প্রশংসা করে, নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে কোনো কাজ করবে বলে ইনশাআল্লাহ, কেউ তাকে কোনো কিছু দিলে বলে শুকরান জাযাকাল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে বিনিময় দান করুক। আবার যদি অতীতে কোনো নেয়ামত হয়ে যায় বলবে কি আলহামদুলিল্লাহ। এখন ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ পার্থক্য জানে না, ইনশাআল্লাহ কাজটা করেছি, ঠিক না ভুল? ভুল। অতীতে যদি কোনো কাজ হয়ে যায়, আল্লাহ তাআলা ভালো কাজ করতে দেয়, তো সেক্ষেত্রে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কাজটা করতে দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ামতটা দিয়েছেন। আবার সামনে যদি কোনো কাজ করার জন্য অঙ্গীকার করা হয়, সেখানে বলবে ইনশাআল্লাহ আমি কাজটা করব। আল্লাহ তাআলা কোনো কাজটা করার যদি কি দেয়, তো কোনো নিয়ামত দেন, তো বলবে কি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, খুব ভালো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এরকম বিষয়গুলো আছে। আলহামিদুন, সকল ক্ষেত্রে তারা আল্লাহর হামদ করে, আল্লাহর প্রশংসা করে। কয়টা গেল? তিনটা। চার নম্বর হলো সাইহুন, তারা আল্লাহর জন্য সিয়াহা করে। সিয়াহা মানে হচ্ছে দুইটা অর্থ, কেউ কেউ তর্জমা করেছেন রোজা রাখে তারা, কিন্তু আরেকটা হচ্ছে ভালো তর্জমা, যেটা মূল তর্জমা, কারণ কোরআন এক আয়াত আরেক আয়াতে তাফসীর করে। সূরা মুজ্জাম্মিলের মধ্যে আছে, হে নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় জাগরণ করেন, কিছু অংশ ঘুমান। ওর পরে গিয়ে বলা আছে, ইন্নালাকা ফিন্নাহারে সাবহান তাবিলা, নিশ্চয় আপনাকে দিনের বেলায় দীর্ঘ লম্বা সাঁতার কাটতে হবে। মক্কা মদিনায় কি নদী আছে নাকি? তো আল্লাহর নবীকে বলছেন, ইন্নালাকা ফিন্নাহারে সাবহান তাবিলা, দিনের বেলায় আপনাকে দীর্ঘ লম্বা সাঁতার কাটতে হবে। সাবহান তাবিলা কি অর্থের? এখানে বলা হয়েছে দিনের বেলায় আপনাকে আল্লাহর দিনের দাওয়াতের জন্য কাজ করতে হবে, লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, এটা দীর্ঘ সাঁতার। সাঁতার কেন বলা হয়েছে? তাফসীরে লেখে সাঁতার কাটতে গেলে যদি গভীর নদীতে সমুদ্রে লঞ্চ ডুবে যায়, সাঁতার কাটতে থাকতে হবে, সাঁতার কাটতে গেলে বিরামহীন আপনাকে হাত পা নাড়াচাড়া করতে হবে, একই সাথে হাত পা সবগুলো কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সাঁতার কাটা বলে বুঝিয়ে দিলেন, আপনি যেই ময়দান অবতীর্ণ হয়েছেন, এই ময়দান থেকে মুহূর্তের জন্য যদি আপনি হাত পা ছেড়ে দেন, আপনি বসে পড়েন, তাহলে ওই সাঁতার কাটতে গিয়ে হাত পা ছেড়ে দিলে যেরকম গভীর সমুদ্রে ডুবিয়ে যাবে, হারিয়ে যাবে, আর উঠতে পারবে না, ঠিক এরকম ভাবে আপনিও যদি দিনের ময়দানে নেমে, লড়াইয়ের ময়দানে নেমে, আল্লাহর দিনের দাওয়াতের কাজে নেমে, যদি আপনি হাত পা ছেড়ে দেন, তাহলে আপনিও ডুবে যাবেন, আপনার কাজ আর সফল হতে পারবে না। এজন্য বলা হয়েছে সাবহান তাবিলা, দীর্ঘ সাঁতার কাটতে হবে বিরামহীন ভাবে এবং অক্লান্ত ভাবে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে, এটাই এখানে বলা হয়েছে। আসাইহুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, জান মাল বিক্রি করতে রাজি আছেন কিনা? সবাই সবাই রাজি আছি, মাশাআল্লাহ, আল্লাহর কাছে সবাই নিজের জান এবং মাল বিক্রয় করতে রাজি আছে, কিসের বিনিময়ে? এইখানে কয়টা কোয়ালিটি বলেছে? এই কোয়ালিটি না হলে আপনি অর্ডার দিলেন মাল, যে শর্ত দিলেন সেই শর্ত অনুযায়ী মাল আসে নাই, আপনি কি মাল গ্রহণ করবেন না ফেরত দিবেন? আল্লাহ তারা শর্ত দিয়েছেন। আসাইহুন, তারা সিয়াহা করবে আল্লাহর রাস্তায়, অনবরত তারা বিরামহীন ভাবে যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় দিনের কাজ চালিয়ে যাবে, দাওয়াতের কাজ বন্ধ করবে না। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কে তাকে তিরস্কার করলো, কে তাকে ভৎসনা করলো, কে তাকে গালিগালাজ করলো, সেই পরোয়া করবে না, সব সময় সে আল্লাহর কাজ চালিয়ে যাবে, যেখানে যায় সেখানে তার পক্ষে দাওয়াত দিবে। আসাইহুন, এরপরে খালি দাওয়াত দিলেই তো চলবে না, নিজের আমল করতে হবে। আর রাকিউন, তারা রুকুকারী হবে। আসাজিদুন, তারা সেজদাকারী হবে। আল আমিরুনা বিল মারুফ, আল আমিরু আসাজিদুন সেজদা অবস্থায় থাকবে, আল্লাহর কাছে তারা সেজদা করবে। সেজদা করবে কার কাছে? তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু এবং সেজদাবরত অবস্থায় থাকবে, তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। কার সন্তুষ্টি? এই সেজদা করতে করতে কপালে দাগ পড়ে যাবে। কোরআনে আরেক জায়গায় বলা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রাসূল, তার সঙ্গে যারা আছেন তাদের পরিচয় কি, বৈশিষ্ট্য কি? আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের বিরুদ্ধে বড় কঠোর হবে। রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের পরস্পরে ফুলের ন্যায় সুকোমল হবে, সুরিদ হবে। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখবে তারা রুকু এবং সিজদায় পড়ে থাকে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ কামনা করে। সন্তুষ্টি কামনা করব কার? না মানুষের। ইবাদত করব কার জন্য? এই জন্য বলা হয়েছে, কেউ যদি নামাজ পড়তে গিয়ে মনে করলো যে আমাকে লোকেরা দেখছে যে আমি নফল পড়ছি, এই কারণে সে রুকুটা একটু লম্বা করলো, সেজদা লম্বা করলো, সে আল্লাহর সঙ্গে আর একজনকে শরীক করলো, শিরিকের গুণ হবে। এরকম ভাবে নফল রোজা রাখলো, প্রচার করে আমি দাউদ আলাইহিস সালামের সেই পদ্ধতির রোজা রাখি, একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না, এরকম গল্প করলো। সারা বছর রোজা রাখে, সবাই জানে এগুলো কি, রোজা রাখবো কার জন্য? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ আল্লাহ বলছেন এরা রুকু এবং সেজদা করতে করতে তাদের কপালে আল্লাহর জন্য সেজদা করতে করতে দাগ পড়ে যাবে। কি পড়ে যাবে? সীমাহুম, তাদের লক্ষণ হচ্ছে, আলামত হচ্ছে, সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারার মধ্যে আসারুস সুজুদ কি থাকবে? সেজদার দাগ থাকবে। কি থাকবে? সেজদার দাগ থাকবে। এজন্য ইচ্ছে করে ঘষা লাগবে না, আবার নিয়মিত যারা নামাজ পড়বে তাদের কপালে এমনি দাগ পড়ে যাবে। আর সাজিদুন, এরপরে বলা হচ্ছে শুধু নিজে সেজদা করলেই চলবে না, ইবাদত করলেই চলবে না, এরপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। কি করবে? আদেশ করার জন্য পাওয়ার দরকার। কি দরকার? শক্তি দরকার। শক্তি ছাড়া আদেশ হয় না। আরবিতে আমর বলে কাকে? কওলুল কায়েল লিগাইরিহি আলা সাবিলিল ইসতিলাই ইফআল, উসুলুশ শাশি নুরুল আনোয়ার উসুলের এই কিতাবগুলো খুলে দেখবেন, আমর কাকে বলে? আমর বলা হয় আদেশ জারি করা, আর আদেশ জারি করতে হলে ক্ষমতা লাগে, আর ক্ষমতা হইতে হয়তো রাষ্ট্রীয় ক্ষমতা হতে হবে, নতুবা ঐক্যবদ্ধ হয়ে একটা জামাবন্দী হয়ে মুসলিমদের শক্তি অর্জন করতে হবে, যেখানে অন্যায় আছে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, আর সৎ কাজের আদেশ জারি করতে হবে। অনুরোধ না, এখন আমরা তো ভুল করেছি, আমরা মনে করি ওই যে অনুরোধ করি, বাবা নামাজ পড়ো, বাবা এই কাজটা করো, এটাকে আদেশ বানিয়ে দিয়েছে, আমর বিল মারুফ না, এটার নাম আদেশ না, এটার নাম অনুরোধ। অনুরোধ আর আদেশ এক জিনিস না। আমর বলা হয়, আরবিতে পরিভাষা আলাদা আছে, বাংলায় যেমন অনুরোধ আদেশ আবেদন, বিনয় সাথে আবেদন করছি, বিনীত অনুরোধ, বিভিন্ন স্তর আছে, ঠিক এরকম আরবিতেও আছে আদ-দুআ ওয়াল ইলতিমাস আল আমর। কাজেই এখানে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, আর সেই আদেশ করার জন্য মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে শক্তি অর্জন করতে হবে। শক্তি না হলে আদেশ করা যায় না, অনুরোধ করা যায়। আল আমিরুনা বিল মারুফ, একটা ঘরের মালিকের ছেলে পিচ্ছি, সে তার বাবার বয়সী একটা দারোয়ানকে হুকুম দেয় কাজটা করো, এটার নাম কি? আদেশ। এটার নাম কি? আর ওই দারোয়ান বাবার বয়সী দারোয়ান ওই ছেলেকে বললো বাবা তুমি একটু কাজটা করো, এটার নাম কি? অনুরোধ। তাহলে আদেশ আর অনুরোধ পার্থক্য যেটা বুঝতে হবে, আল্লাহ এখানে বলেছেন আল আমিরুনা বিল মারুফ, মুমিনরা যারা সৎ কাজের আদেশ করবে। এরপরে বলা হয়েছে এবং তারা অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে, নিষেধ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। এরপরে আল্লাহ তারা বলছেন নয় নাম্বার কোয়ালিটি হচ্ছে সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওয়াল হাফিজুনা যারা হেফাজতকারী সংরক্ষণকারী, যারা সংরক্ষণ করে, লি হুদুদিল্লাহি আল্লাহর হুদুদ, আল্লাহর আইন, আল্লাহর সীমানা, আল্লাহর আইনের সীমানাকে যারা রক্ষা করে, লঙ্ঘন করে না, এই নয়টা কোয়ালিটি যাদের আছে, এই রকম কোয়ালিটি সম্পন্ন মুমিনদের জান এবং মাল কে ক্রয় করেছেন? যারা আল্লাহর হুদুদ আল্লাহর আইনের সীমানা রক্ষা করে। মুমিনরা তারা যারা আল্লাহর আইন ভঙ্গ করে তারা মুমিন হতে পারে না। আল্লাহ তালা আইন করে দিয়েছেন চোরের হাত কেটে দাও তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। এরা বলল চোরের হাত কাটলে চোর খাবে কেমনে, আল্লাহর চেয়ে বেশি দয়ালু। কোরআনের আইনকে পরিবর্তন করলো, মুমিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার দেশে যেরকম নারী নির্যাতন আর ধর্ষণ বেড়ে গেছে এইগুলো বন্ধ করার জন্য কোরআনে আইন দিয়েছি, বাস্তবায়ন করো। আয-যানিয়াতু ওয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ার ব্যভিচারী ওরা যদি অবিবাহিত হয় তাহলে ওদেরকে ধরে এনে লোক সমাজে এনে 100 দররা মারো, আর যদি অবিবাহিত হয় তাহলে ওদেরকে পাথর ছুঁড়ে হত্যা করো, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। বিধানটা কার? এই পরিমল ছাত্রীধর নাম কি না জয়ধর ছাত্রীধর, এইরকম দেখেন কি অবস্থা। যেখানে স্কুলের কলেজের ছেলেরা যাদের কাছে মেয়েরা যাদের কাছে শিক্ষা করতে যায় সেই শিক্ষক নামের পশুগুলো এখন ছাত্রীদেরকে ধর্ষণ করা শুরু করে দিয়েছে। আরে একটা দুইটা তো না ঘটনা, এই সবগুলো একটা বিচার করলে সব বন্ধ হয়ে যেত। কোরআনে তো মেয়ে যারা ধর্ষিত হয় জোর করে যাকে তাকে বিচার করবে না, সে তো মজলুম। এখানে অনেকে ভুল বুঝে, এইখানে বিবাহিত যে শয়তান এই শয়তানটাকে ধরে এনে জনসমক্ষে যখন সে স্বীকার করেছে এবারে তার বিচার কি? আল্লাহর আইন হচ্ছে এই, ওকে ধরে এনে বিশাল পল্টন ময়দানে একাত্র করো, দুনিয়ার সমস্ত মানুষকে দেখাও, মিডিয়া সব হাজির করো, প্রচার করো, এরপরে হাঁটু পর্যন্ত গাড়ো অথবা একটা পিলারের সঙ্গে বাঁধো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। এই আইন যদি একটা বাস্তবায়ন করা হয় তাহলে পরিমল কেন বাংলাদেশে আর কোন ধর্ষণের নাম যারা মুখে নেবে 10 জগ পানি পান করতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে এরপরে এদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী নেত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, অমুক্ত সব নারী, এরপরেও কি এই নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে? পারবে না। কি জন্য পারবে না? তারা আল্লাহর আইনকে বাতিল করেছে। এখন তো খালি আল্লাহর আইন কি বাতিল করে না, আল্লাহ কেউ বাতিল করে ছাড়তেছে। জেনে রাখবেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে মিটাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নামকে দুনিয়া থেকে মিটানো সম্ভব হবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। মক্কার লোকেরা আল্লাহ রসুলকে বলেছিল এখানে মোহাম্মদুর রসুল্লাহ কেটে দাও, আল্লাহ রসুল কেটেছিলেন, কিন্তু পরে কি মক্কা লোকেরা টিকতে পেরেছে? টিকতে পারে নাই, আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে গেছে, মক্কা আল্লাহর নবী বিজয় করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যুগে যুগে যারা আল্লাহর নামকে মুছে ফেলতে চায়, আল্লাহর নাম যাদের বরদাস্ত হয় না, আল্লাহর জমিনে আল্লাহর থাকার অধিকার থাকে না। আজকে মনে রাখতে হবে, অনেকে মনে করে বাংলাদেশের সংবিধান এর বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী হবে, আমি বলি বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে যদি কথা বলে কোনো ব্যক্তি, সে ব্যক্তি আল্লাহদ্রোহী হবে কিনা? মুসলমান জাতি যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো, মুনাফিক না হয়ে থাকো, তাহলে শত শত এরকম সংবিধানের বিরুদ্ধে চলে যাওয়া যাবে, আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া যাবে না, ঠিক কিনা? যেই সংবিধান থেকে আল্লাহর নাম বাতিল করা হবে এটা ভিন্ন কথা। আমরা এটা বলি এই সংবিধানে আল্লাহর নাম থাকার কোনো দরকার নাই, কারণ এই সংবিধান কুফরি সংবিধান। এই সংবিধান মদের সাইনবোর্ডের মতো, যদি কোনো ব্যক্তি মদের সাইনবোর্ডে বিসমিল্লাহ লেখে এটা কি বিসমিল্লার মর্যাদা বাড়বে না আরো কমবে? তো মদের সাইনবোর্ডে যেমন বিসমিল্লাহকে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক তেমনি ভাবে এই কুফুরি সংবিধান যেখানে সমাজতন্ত্র, রাষ্ট্র, ধর্ম, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, এই রকম একটা কুফুরি সংবিধানে আল্লাহর নাম থাকার কোন প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা কেন আল্লাহর নামকে মিটে যাচ্ছ? আল্লাহর নামের সঙ্গে শত্রুতা, আল্লাহর নাম পছন্দ হয় না, সেজন্য যারা আল্লাহর নামকে মিটাতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার থেকে অচিরেই ধ্বংস করে দেবেন, ঠিক কিনা? এই জন্য মনে রাখতে বল হাফিজুন আলী হুদুদিল্লাহ। আজকে আল্লাহর আইন ধ্বংস করা হচ্ছে, সেই কারণে সব যে অশান্তি বেড়ে যাচ্ছে, লক্ষণাখনি বেড়ে যাচ্ছে। এটা জেনে রাখবেন, যেই সমাজে সুদ বেড়ে যাবে, যেই সমাজে জেনাবে বিচার বেড়ে যাবে, সেই সমাজে আল্লাহর গজব পড়তে থাকবে, ভূমিকম্প আসবে, খুনাখুনি আসবে। এটা হাদিসে পরিষ্কার বলা আছে, ইনশাআল্লাহ সুযোগ হলে সে হাদিসগুলো শোনাবো। এই জন্য আজকে দেখা যায় স্কুল কলেজের মাসুম বাচ্চাগুলো মারা যাচ্ছে, একের পর এক হত্যা হচ্ছে, কোন হত্যার বিচার হচ্ছে না। এগুলো ভালো লক্ষণ নয়, আল্লাহর গজবের লক্ষণ। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহর আইন যখন কোন জমিনে লঙ্ঘিত হয়, আল্লাহর গজব সেখানে দেখা দেয়। এজন্য বলা হয়েছে হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হা আল্লাহর সীমানা এটা রক্ষা করতে হবে। এই সীমানা রক্ষা যারা করবে, আজকে অবস্থাটা কি, একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস, সেখানে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আমামাদ দাজ্জাল সিনিনা খাদা, দাজ্জাল আসার পূর্বে কয়েক বছর পর্যন্ত, অনেক বছর পর্যন্ত ধোকার বছর থাকবে। কিসের বছর? ধোকার। দাজ্জালের আসার আগে ধোকার বছর হবে, কয়েকটা ধোকা। সেখানে হবে কি, ইউকাযযাবু ফীহা আস-সাদিকু ওয়া ইউসাদদাকু ফীহা আল-কাযিবু, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো হবে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো হবে। ওয়ায়ুতামানু ফীহা আল-খায়ন ওয়া ইয়াকুনু ফীহা আল-আমীনু, এবং সেখানে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত আর বিশ্বস্তকে বিশ্বাসঘাতক বানানো হবে, বিশ্বস্তকে বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, ইউতামানু ফীহা আল-খায়ন ওয়া ইয়াকুনু ফীহা আল-আমীনু ওয়া ইয়াতাকাল্লামু আর-রুয়াইবাযা রুয়াইবাযাতু মিনান নাস, রুয়াইবাযারা কথা বলবে। আল্লাহ রাসূলকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, আমার রুয়াইবাযা, রুয়াইবাযা কি জিনিস? قال الفويسق يتكلم في امر العامه, সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ রুয়াইবাযাকে, বলেন পাপিষ্ট ফাসিক লোকেরা জনকল্যাণের কথা বলবে, জনগণের কল্যাণের জন্য কাজটা করছি আমরা, জনগণের হিতাকাঙ্ক্ষী, সব জনগণের জন্য। আল্লাহর রাসূল পরিষ্কার বলে দিয়েছেন যে এই রুয়াইবাযা হচ্ছে ওই সমস্ত ফাসিক লোকগুলো, ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, যারা মানুষের কল্যাণ, জনগণের কল্যাণের কথা বলে বলে মানুষকে ধোকা দিবে। এই হাদিসের সাথে বর্তমানে মিলে কিনা? পরিষ্কার মিলে যাচ্ছে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের এই সর্বশেষ যেটা বলা হয়েছে, আল্লাহর হুদুদ, আল্লাহর আইনের সীমানা লঙ্ঘন করা যাবে না। এই নয়টা কোয়ালিটি যাদের থাকবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন আবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দিন, আল্লাহ তাআলা তাদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? ক্রেতাকে। ইন্নাল্লাহ আস্তারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, বিক্রেতাকে, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? মাল। কি পণ্যটা? কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিনিময়ে কি? বিআন্নালাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কয়টা হলো? ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য, কয়টা জিনিস হলো? চারটে পাওয়া গেছে কিনা? এবারে দলিলটা মজবুত কিনা সেটা বলা হচ্ছে, ওয়াদা না আলাইহি হক। এবারে কাজ করতে হবে কি? কি কাজ করতে হবে? আল্লাহর রাস্তায় সর্বাত্মক যুদ্ধ করতে হবে, জান মাল আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। কোরআনে আছে, তাওরাত ইনজিলে, মানে একেবারে তিন দলিল আছে। এরপরে আল্লাহ বলছেন, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা খুশি হও, আনন্দিত হও, তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো। এটাই হচ্ছে মহান সফলতা। এই সফলতা অর্জন করার জন্য তৈরি আছে কিনা ইনশাআল্লাহ? আর তৈরি হতে হলে আমাদের মালের কোয়ালিটি কি হতে হবে? সূরা তওবার 112 নম্বর আয়াতে যে নয়টা কোয়ালিটি বলা হয়েছে, এই নয়টা কোয়ালিটি পূর্ণ অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল করিমকে সামনে রেখে আমাদেরকে সেই কোয়ালিটিগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।